الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. من كان يريد حرث الآخرة نسد له في حرثه، ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. سورة شورى بشنو مراد جابتيو حمد سنا جابتيو برشمس واردنا سبحان الله رب العالمين الرجنة جنيا ودر كم هرواني كوري آخرت مكي جبن جابن كرة توفيق دان كوري چن সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর জন্য যিনি আমাদেরকে সপ্তাহে একদিন আল্লাহর স্মরণে আল্লাহর ঘরে সমবেত হওয়ার নিয়মবিধান জারি করে দিয়ে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়েছেন সে শেষ নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাম। মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে একটা লক্ষ্য আছে। যিনি ব্যবসায়ী তার দিন রাতের একটাই লক্ষ্য, ব্যবসায়িক জীবনে সফলতা লাভ করা। কী করে দু পয়সা লাভ বেশি করা যায় এটাই তার দিন রাতের চিন্তা ভাবনা। যিনি রাজনীতিবিদ তার জীবনের একটাই লক্ষ্য ক্ষমতা দখল করা। এমনি করে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে মানুষ তার জীবনের লক্ষ্য হিসেবে দুনিয়াকে নির্ধারণ করেনি। এখানে গিয়েই আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, দেখো মানুষের জীবন যেমন সত্য ঠিক মৃত্যু তেমনি সত্য, আর মৃত্যুর পরবর্তী জীবনটাও ঠিক তেমনি সত্য। মানুষ ওটা চর্মচক্ষুতে দেখতে পায় না বলে মিথ্যা মনে করে, কিন্তু আমি তোমাদের সৃষ্টিকর্তা বলছি অবশ্যই তোমাদের মৃত্যুর পরেই চিরন্তন জীবন শুরু হবে, সেই জীবনটাই তোমাদের আসল জীবন। ওই জীবনের জন্য এই জীবনে পাথর সঞ্চয় কর। এইখানে গিয়ে মুমিন এবং কাফের এবং মুনাফেকের তিনটা ভাগ হয়ে গেছে। মুমিন যারা তারা বিশ্বাস করে যে আমাদের মৃত্যু পরবর্তী দীর্ঘ জীবন রয়েছে, কাফের যারা এটাকে অবিশ্বাস করে, আর মুনাফেক যারা বিশ্বাসের অবিশ্বাসের মাঝখানে দোলায়মান থাকে। এই তিন প্রকৃতির লোক নিয়ে দুনিয়া আমরা বসবাস করি, আর নিশ্চিত ধারণা না থাকার কারণেই আমাদের মধ্যে পরীক্ষা। যারা মানুষ তাদের জন্যই পরীক্ষা, অন্যদের জন্য পরীক্ষার বিষয় নয়, কারণ তাদের বিবেক দেওয়া হয়নি, তাদের জ্ঞানও দেওয়া হয়নি, ভালো মন্দ যাচাই বাছাইয়ের চূড়ান্ত মাপকাঠি বা ওহী তাদের কাছে নাজিল হয়নি। নবী রাসূল এসেছিলেন লিউনজিরা মান কান হাইয়্যান, জীবিত মানুষকে ভয় দেখানোর জন্য, মৃত মানুষকে নয়। এবং বোকা পাগলদের জন্য আসেনি, জ্ঞানী মানুষের জন্য এসেছেন। কোরআন কাফের ফাসেক মোনাফেকের জন্য আসেনি, কোরআন এসেছে মুত্তাকিদের জন্য। অতএব আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, এবং পরকালীন জিন্দগিকে অব্যর্থ বলে আমরা ইয়াকিন রাখি, তাদের জন্যই কোরআন হাদিস সব কিছু। আল্লাহ ফানে আমাদের জীবনটা দূরে ভাগ করে দিয়েছেন। আল্লাহ বলছেন না, মান কান ইউরিদ হারস আল আখিরা নাযিদ লাহু ফি হারসিহি ওয়ামান কান ইউরিদ হারস আদ দুনিয়া নুতিহি মিনহা ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসীব। তোমাদের মধ্যে দুটো দল আছে, যারা তোমরা আখিরাতকেই, আখিরাতের ফসল ভালো হোক এটা কামনা করো, নাযিদ লাহু ফি হারসিহি আমি তার ফসলে বৃদ্ধি করে দেব, যত তুমি চাইবে এই আখিরাতের ফসল তত বাড়িয়ে দেব। ওমান কানা ইউরিদু হারসা দুনিয়া, আর তোমাদের মধ্যে যারা দুনিয়ার ফসল কামনা করো, নুতিহি মিনহা দুনিয়ার কিছু অংশ তাদেরকে আমি দেব, কারণ পুরো দুনিয়াতে একজনকে দেওয়া যাবে না, কিছু অংশ তুমি পাবা, একবার ব্যর্থ হবে না। কিন্তু ওমা লাহু ফিল আখিরাতে মিন নসীব, আখিরাতে কোনো নসীবে কিছু জুটবে না, হয়তো আখিরাতে কিছুই থাকবে না। যারা দুনিয়া হারিয়ে আখিরাত পেতে চান তাদের একটা গ্রুপ, আর যারা আখিরাত হারিয়ে দুনিয়া পেতে চান তাদের একটা গ্রুপ। সূরা শুরা, এটা কোরআনের 42 নম্বর সূরা, তো 20 নম্বর আয়াতে আল্লাহ পাক একদম কেবলা পার্থক্য করে দিয়েছেন। একই মায়ের গর্ভে দুটা সন্তান, দুটা কেবলা দুই রকম, একজন দুনিয়াদারিতে 1 নম্বর, একজন দিনদারিতে 1 নম্বর। কিন্তু তার অর্থ এটা নয় যে দুনিয়াদার একেবারেই দুনিয়ার কোনো কাজে লাগে না, আখিরাতে কোনো কাজে লাগে না, তা না। দুনিয়াদাররাও দিনদারদের জন্য সহায়ক ভূমিকা পালন করে, এটা আল্লাহর ইচ্ছাতেই হয়। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না আল্লাহ লা ইউয়াইয়িদু হাযা দীন বিল রাজুলিল ফাজির, রাওয়াল বুখারী। নিশ্চয়ই আল্লাহ এই দিনকে সাহায্য করেন ফাসেক ফাজের লোকের মাধ্যমে। তো বোঝা গেল, ফাসেক ফাজেররা যে অর্থ ইনকাম করে দুনিয়াতে পাগল হয়ে থাকে, ওরা নিজের কোনো কাজে লাগে না বটে, কিন্তু ওটা দিনদারদেরই কাজে লাগে, উল্টা যারা দিন নিয়ে চলছে তাদেরই ফায়দা হচ্ছে। নিজে হয়তো দুনিয়া কিছু বোঝে না, ব্যবসা বোঝে না, বাণিজ্য বোঝে না, তালাক চতুর কিছু না, কিন্তু আল্লাহ এমনভাবে দুনিয়া সাজিয়েছেন, ওই ফাসেক ফাজের কোটি কোটি টাকা ইনকাম করছে বটে, কিন্তু টাকা চলে যাচ্ছে দিনদাদের পকেটে, কীভাবে যাচ্ছে তো বোঝাই না। ধরে নেন আপনি একজন বিশাল শিল্পপতি, 60-70 হাজার আপনার কর্মচারী, আপনার নজর কিন্তু ওই লোকটার প্রতি বেশি সন্তুষ্ট যে লোকটা দিনদার, যে আপনার কাজে ফাঁকি দেয় না, টাইম মতো আসে, টাইম মতো যায়, এমনকি পারলে বাড়তি কাজ করে, কোনো বিদ্রোহ করে না, হরতাল করে না, মিছিল করে না, মালিক কিন্তু ওটাকে বেশি ভালোবাসে। লাভটা কি হলো? আপনার টাকা দিনদারের ঘরে চলে গেল। আর যদি মালিকও দুনিয়াদার, কর্মচারীও দুনিয়াদার, দুজনের মধ্যে কি হয়? খালি টক্কর লাগে, খালি মারামারি, কাটাকাটি, হরতাল, মিছিল, মালিক কিন্তু ওকে বেতন দেয় ঠিকই, অন্তত ভালোবাসে না। তাহলে কি হলো? আল্লাহ পাক কিন্তু দিনদারকে সাহায্য করলেন ও দুনিয়াদারের মাধ্যমে। এটা একদম বাস্তব আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেক জায়গায় যান এখন পর্যন্ত যে পৃথিবীতে বেঁচে আছে, কিছু দিনদার মানুষের জন্যই দুনিয়াটা ঠিকই আছে, তাহলে একদিন অন্তত আর কিছু না বাংলাদেশ ধ্বংস হয়ে যেত, কিন্তু এখানে দুনিয়াদার সব দিনদার মানুষ খুঁজেই পাওয়া মুশকিল। একবার টপ মোস্ট ব্যক্তি যিনি শাসন ক্ষমতায় আছেন, একদম নিচে যারা আছে তৃণমূল পর্যায়ে, এই সবারই লক্ষ্য কি করে দুনিয়া কামাই করবো, ফলে দেশটা বেঁচে আছে কিছু সংখ্যক দিনদার মানুষের জন্য। এটাই হাদিসে বলা আছে এইভাবে, আল্লাহবাক অবশ্যই দিনদারকে সাহায্য করেন, দুনিয়াদারদের মাধ্যমে করবেন, এটা দুনিয়াদার দিতে বাধ্য হবে, নাহলে তার গাড়ি চলবে না। ড্রাইভার যদি চোর হয় গাড়ি চলবে? কিছুই চলবে না। যেখানে দিনদার আছে সেখানে দুনিয়াও আছে, দিনও আছে, আর যেখানে সেরেব দুনিয়াদার তার সেরেব দুনিয়া খায়। একদিন বলছিল মশার মতো, কোরআন যখন মশার উদাহরণ দেওয়া হলো তো ইহুদিরা খুব টিটকারি করলো, আল্লাহ পাক এত কিছু বাদ দিয়ে মশার উদাহরণ দেয় কেন? আল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ পাক মশার উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না, তার চেয়ে বড় কিছুর উদাহরণ তিনি দিতে পারেন। কেন দিয়েছে? কারণ হলো এই, মশা খালি খায়, ওখানে দেয় না। মশা যখন শুকনো থাকে এমন কামড় কামড়ায়, কিন্তু পেটটা ভরে যায় আর কিন্তু বাঁচে না। তো মানুষ যারা লোভী মানুষ, দুনিয়াদার, ওরা দুনিয়া পেয়ে গেলে পটকে মরে যায়, ওরা টাকা সঞ্চয় করে কিন্তু নিজেরা খায় না, ওষুধ কেনে না, কারণ টাকাটা খরচ হয়ে যাবে। জাকাত দেয় না, কারণ জাকাত দিলে তো চলে গেল, তার চেয়ে বড় ঋণ করি। এইভাবে আল্লাহকে ফাঁকি দেয়, সরকারকেও ট্যাক্সে ফাঁকি দেয়। বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষটা নাকি 18 বছর ধরে তার গভর্নমেন্টের ট্যাক্স দিত না, তা কি হলো? ও তো আল্লাহকেও জাকাত দেয়নি, সরকারকেও ট্যাক্স দেয়নি, ওদিকেও মেরেছে এদিকেও মেরেছে। এবার দুনিয়ার সেরা মানুষ হয়ে গেল, শক্তিশালী মানুষ হয়ে গেল, সে যা বলবে তাই হবে। ও যদি বলে কালি বাংলাদেশের বোমা মারো, বোমা মেরে দেবে, এমন ক্ষমতা আল্লাহ তাকে বসাইছে। তার মানে এর মধ্যে আল্লাহ কোন মঙ্গল ইচ্ছা আছে যেটা হয়তো আমরা জানি না। দেখবেন এমন কিছু ঘটে যাবে যার কল্পনা করিনি। সেজন্যই বলছি জীবনের লক্ষ্য নির্ধারণ করা জরুরি, নইলে ইহকালে পস্তাতে হবে, পরকালে পস্তাতে হবে। যারা দুনিয়ার জন্য দুনিয়া করে, কোরআন আয়াত যেমন বুঝলেন, তারা দুনিয়া পায় আখেরাত হারায়। আর যারা দুনিয়ার জন্য আখেরাত করে, অর্থাৎ ধর্মের মুখোশ পরে সব শয়তানি করে, এরা দুনিয়া আখেরাত দুটোই হারায়। আর তারা আখেরাতের লক্ষ্যে দুনিয়া করে, তারা দুনিয়া আখেরাত দুটোই পায়। বলুন আলহামদুলিল্লাহ। আমরা আখেরাত করছি, তাই বলি না খেয়ে আছি নাকি? এখানে কেউ কি না খেয়ে আসছে? বাড়ি যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের খাওয়াবে। আল্লাহ পাক তাওয়াক্কুল আছে, আমি হারাম খাবো না, দেখি আল্লাহ হালাল দেয় কিনা। শুধু জিদ করা লাগবে, জিদি মানুষ দরকার। লক্ষ্য নির্ধারণ করুন, কোথায় যাবেন আপনি? আপনি দিশাহীন নৌকার যাত্রী, কোথায় উঠবেন আপনি জানেন না। আপনার টার্গেট থাকতে হবে, আমি অবশ্যই আখরাতের তীরে নৌকা ভিড়াবো। আখরাতে কোন পথে যাওয়া যাবে, কিভাবে জান্নাত পাওয়া যাবে, সে পথ আপনি খোঁজার চেষ্টা করুন, ঠিকই পেয়ে যাবেন। এইখানে গিয়েই মানুষের সারা জীবনের লক্ষ্য এবং তার চিন্তা চেতনা প্রচেষ্টা, তার যাবতীয় অভীষ্ট কী হওয়া উচিত, এ বিষয়ে আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে। কতগুলি উদাহরণ দিলে আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। নবী রাসূলদেরকে আল্লাহ কেন পাঠালেন? তারা তো ব্যবসায়ী ছিলেন না, তারা রাজনীতিবিদ ছিলেন না, অথচ তারা পৃথিবীর মানুষের কাছে তারাই হলেন সম্মানিত। কী ছিল তাদের লক্ষ্য? আমরা সবাই জানি দুনিয়ার প্রথম রসুল নূহ আলাইহিসসালাম, সমস্ত নবীদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। শ্রেষ্ঠ 7 জন রসুলের প্রথম হচ্ছেন নূহ, মুসা আলাইহিসসালাম, এরপরে ঈসা আলাইহিসসালাম, আর ঈসা পরেই সর্বশেষ রসুল, শ্রেষ্ঠ নবী আমাদের রসুল মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4-5 জন নবীর জীবনটা একটু দেখেন, সব বুঝতে পারবেন। নূহ আলাইহিস সালাম সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন, 950 বছর, যা কোনো নবী পাননি। আদমের চাইতে একটু কম, বাবা পেয়েছেন 1000 বছর, উনি পেয়েছেন 950 বছর। তার জীবনের চিন্তা চেতনা ভাবনা কি ছিল? একটাই, দাওয়াত, মানুষকে আল্লাহ মুখে ফিরিয়ে আনতে হবে। নিজের কোনো ধান্দা নেই, কী করে মানুষ ভালো হবে, কী করে সমাজটা সুন্দর হবে, কী করে পৃথিবী সুন্দর হবে, এটাই ছিল তাদের সবসময় চিন্তা চেতনা। সত্যিকারে তারা সমাজ হিতৈষী, তারা সমাজ নিয়েই চিন্তা করে বেশি, নিজেকে নিয়ে চিন্তা করে না। আল্লাহর ভাষায় একটা সুরাই নাজিল হয়েছে নূহ আলাইহিস সালামের নামে, ক্বালা নূহুর রব্বে রব্বে ইন্নি দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا এই যে কথাগুলো চমৎকারকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন আমাদের জন্য। নূহ কি বলল? আমি দাওয়াত কওমি লাইলা ওয়া নাহারা, রাত্রি দিনে সবসময় আমি আমার কওমকে ডাকি, দাওয়াত দিই। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, যত ডাকি ওরা তত পালায়। ওয়া ইন্নি কুল্লামা দাওয়াতুহুম লিতাগফির লাহুম, যখনই তাদেরকে আমি ডাকি যে এসো, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। জালু আসাবিয়াহুম ফি আযানিহিম, তাদের আঙুলগুলো কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাতে আমার কথা ওরা শুনতে না পায়। অস্তাক সহ ফিয়াবহম, এবং মুখের উপরে কাপড় নামিয়ে দেয় যেন ও আমার সামনে না আসতে পারে লজ্জায়। ও আসারু অস্তাকবার উস্তেকবার, তারা আমার থেকে লুকিয়ে যায় আর অহংকার দেখায়। নুহের সাথে আমরা কি কম বুঝি নাকি? রব্বে এমনি দাও তো কমি লাইলাও আনাহারা, এই একটি ভাষাই যথেষ্ট। হে আমার প্রতিপালক, আমি আমার কর্মকে ঢাকছি দিন রাত, লাভ কিছু হচ্ছে না, তবু ডেকে যাচ্ছি। তিনি এক পর্যায়ে বললেন, ইয়া কওমে লা আসআলুকুম আলাইহি মালান, আমি তোমাদের কাছে কোনো মাল চাই না। নেতারা বলল, এই যে নূহ বারবার আমাদের ডাকছে, নিশ্চয় কোনো রাজনৈতিক দুরবেশন দিয়ে আছে, আর নাইলে ও কেন এইভাবে আমাদের পিছিয়ে পিছিয়ে লাগছে, আমরা যা করি করি তা কি দায় আসে। নূহকে তারা ভুল বুঝল, নূহের বিরুদ্ধে তারা পাঁচটা অভিযোগ দিয়েছিল। একটা হলে এই, নূহ আসলে ইউরিদাইয়া তাফাদ্দাল আলাইকুম, তোমাদের উপরে তার নেতৃত্ব কায়েম করতে চায়। যারা এই সমাজ সেবী, যারা এই সমাজ সংস্কারক, যাদের অন্তরে দরদ আছে সমাজের জন্য, তাদেরকে সমাজ কখনো পুরস্কার দেয়নি, বরং তিরস্কার করেছে। একই অবস্থা ঘটেছে পরবর্তী নবী, শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিস সালাম জীবনে, যারা সূরা সাফের মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি ইয়া ক্বাওমি লিমা তুউযুনানি ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফলাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম আল্লাহু লা ইয়াহদিল ক্বাওমাল ফাসিকিন। ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি, যখন মূসা তার কওমকে বলল, লিমা তুউযুনানি, তোমরা কেন আমাকে কষ্ট দাও, ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রসুল মাত্র। ফালাম্মা যাগু, এত বলা সত্ত্বেও যখন তারা মুখ ফিরিয়ে নিল, তার অন্তর বিগড়ে গেল। আজাগাল্লাহ কুলুবাহুম, ওদের অন্তরগুলিকে আল্লাহ বিগড়েই দিলেন। আল্লাহ আল্লাহ ইহাদিল কওম আল ফাসিকিন, আল্লাহ কোনো ফাসিকের কওমকে কোনো হেদায়ত দান করেন না। বোঝা গেল মূসাকেও এরা ছাড়েনি, এই ইহুদিরা হলো মূসার উম্মত। ঈশার উম্মতের অবস্থাও তাই, তিন ভাগে ভাগ হয়ে গেল। জানেন আপনার ইতিহাস, এর জন্য সুরে ফাতিহাতে আমাদের গায়ের মকদুবি আলিম আলীন পড়তে বলা হয়েছে, প্রতিদিন প্রতি রাকাতে পড়তে বলা হয়েছে, আল্লাহ যেন আমাদেরকে ইহুদি নাসারের মতো না করে। আল্লাহুম্মা আমিন। এই যে বিষয়গুলো আমাদের সামনে আল্লাহ তুলে ধরেছেন, কেন যে সমস্ত নবীদের একটাই চিন্তা চেতনা ছিল, কি করে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো যায়, কি করে তাদেরকে জান্নাতের পথ দেখানো যায়। দিন রাত তাদের একটাই চিন্তা চেতনা ছিল, এই চিন্তা চেতনা হওয়ার ফলে তারা হয়তো দুনিয়া হারিয়েছেন কিন্তু আখেরাত হারাননি, আর আখেরাত হারাননি বলেই সারা দুনিয়ার মানুষ তাদের নাম বলার সঙ্গে সঙ্গে আলাইহিসালাম বলে দোয়া করে। যখনই আমরা নবীর নাম বলি, আলাইহিসাল্লাম বলি না, তো আল্লাহ তারপর তুমি শান্তি নাজিল করো, কই আমাদের কারণ নামে কি বলে, বলবে না তো, আমরা তো দুনিয়াদার, দুনিয়াদারদের জন্য কোনো দোয়া নেই। যারা আখেরাত নিয়ে চিন্তা করে, দুনিয়ার কল্যাণ চিন্তা করে, মানবতার কল্যাণে কাজ করে, তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। তারা তাদের জীবদ্দশা হয়তো কওমের কাছ থেকে কষ্ট পায়, কিন্তু তাদের মৃত্যুর পরে তারাই কওমের কাছে সবচেয়ে বরিত, সমাদৃত, নন্দিত হয়। এটাই ইতিহাস, চিরন্তন ইতিহাস। এটাই মানুষ তাদেরকেই সম্মান করে, ভালোবাসে এবং তারা আল্লাহর কাছে সম্মানিত হয়ে থাকেন। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা হাদিস শুনিয়েছেন, মান কানা হাম্মুহুল আখিরাহ জামা আল্লাহু শামলাহু, যে ব্যক্তির সম্পূর্ণ চিন্তা চেতনা হল আখিরাতকে নিয়ে, আল্লাহ তার সার্বিক জীবনকে সুন্দরভাবে জমা করার দায়িত্ব গ্রহণ করবেন। আপনার ভাবতে হবে না ছেলে কি খাবে, মেয়ে কি খাবে, ওই চিন্তা আপনার না, কারণ আপনি তো আল্লাহর হয়ে গেছেন, আল্লাহ আপনার ব্যবস্থা করবে। ও জালা গেনাহ ফি কলবিহি, এবং তার হৃদয় জগৎটাকে আল্লাহ পাক প্রাচুর্য মণ্ডিত করবেন, সে অত দুশ্চিন্তা করবে না, কি স্যার কি ঝামেলা, কি যত চিন্তা দুনিয়াদারদের নিয়ে, ওরা চিন্তা করতে হতো গ্যাস্ট্রিকই মরে যাবে, হাটফুল করবে, দিন ধরে হাটফুল করে না, এর তো আল্লাহ তো অকল করে, এটা গেল তো কি হলো, বৃক্ষ টাকা হারিয়ে গেছে গেল, আল্লাহটা তকদির রাখেনি আবার বৃক্ষ ধরবে, কিন্তু ওটা যদি দুনিয়া ধরে পুলিশ ইয়ে করো তা করো, এখানে জিডি করো করে করে সারা জীবন কাটাবে, টাকা কিন্তু পাবে না, দুশ্চিন্তায় মরে যাবেন। অসুখ হয়েছে, ঠিক আছে, দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ রোগ দেয়, আল্লাহ রোগ আরোগ্য দান করে। আমার হুকুম আছে আল্লাহ রসুলের, যে তুমি ওষুধ খাও, ওষুধ খাও, যে ওষুধে রোগ সারবে ওষুধ আমার ঘরে আসতে বাধ্য হবে, যাবে কোথায়। আর যেটা সারবে না ডাক্তার গুলি খাওয়ালো সারবে না। যদি এই তাওয়াক্কুলের যে আমি কাজ করি, আমার মনে করো দুশ্চিন্তা হবে নাকি? কিছু হবে না, ড্যাম কি আর। মোমিনরা দুনিয়ার কারো ভয় করে এই কারণে, কারণ সে আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব, সে যা কিছু বলে আল্লাহর সঙ্গে বলে। এই যে মেজাজটা গড়ে ওঠে, এই মেজাজ পৃথিবীর কোনো মানুষের নাই, যেটা মুসলমানের মধ্যে হতে পারে। ওটি আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি তার চিন্তা চেতনার লক্ষ্য নির্ধারণ করেছে আখেরাত, মনে রেখো যেমন আল্লাহ সামলাহু, তার যাবতীয় বিশৃঙ্খলার দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন, তার সমস্ত বিশৃঙ্খলার জীবনটাকে শৃঙ্খলাবদ্ধ করবেন আল্লাহ। ও যা আল্লাহ গেনাহু ফি কলবিহি, এবং তার হৃদয়ে জগতে আল্লাহ পাক প্রাচুর্য দান করবেন। অর্থাৎ দুনিয়া হইয়া রাগেমা, দুনিয়া তার কাছে আসবে লাঞ্ছিত অবস্থায়, দুনিয়া কিছু কিছু মনেই করবে না। একজন লোকের টার্গেট হচ্ছে টায়ার ফিটিং বাড়ি করা, ডিপার্টমেন্টে বসলেই টিচারদের গল্প কি, ভাই সিমেন্টের দর কত এখন গেল, কেন আর ভাই বাথরুমটা করবো এত টাকা বাজেট কুলাবে কিনা ভাবছি। বলি বাবা তোমরা এসে মাস্টারি করতে, সিমেন্টের দর দরি কেন, একাডেমিক চিন্তা ভাবনা করো, ওইসব চিন্তা করার মাথা নাই। অফিসে গেছেন, অফিসে কাজ করতে, কিসের অফিস, বসে গল্প, আজে বাজে সব দুনিয়াদারি গল্প, যার যে কাজ তা নাই। এমনকি আসছে মসজিদে, সেখানে এসে যাবো সালাম ফিরিয়ে গল্প শুরু করে দেয়, সব দুনিয়াদারি গল্প। ওই জন্য কোনো কোনো মসজিদে লেখা দেখা যায় যে মসজিদে বসে দুনিয়াদারি কথা বলা যাবে না, আছে না অনেক জায়গায় লেখা থাকে, মসজিদটাও বাজার বানিয়ে ফেলেছি আমরা। দুনিয়া এমনভাবে মানুষকে গ্রাস করেছে, ও আখরাত ভাবতেই পারে না। এমনকি ও সালাতের মধ্যে বসেও টাকার হিসাব করে, ফলে খালি সালাত কেরাকাত ভুলিয়ে যায়। দুনিয়াটা এমনভাবে মানুষকে গ্রেপ্তার করে যে শয়তান মানুষকে কোন অবস্থায় আখরাতে ফিরতেই দেয় না। ওই জন্য আল্লাহ রাসূল বলছেন, মান কানা হাম্মুহুল আখেরা, তার যাবতীয় দুশ্চিন্তা চিন্তা ভাবনাই হচ্ছে আখেরাতকে নিয়ে, জামা আল্লাহ সামলাহ, তার বিশৃঙ্খল জীবনটিকে আল্লাহ সুশৃঙ্খল করে দিবেন। অজাহালা গেনা হোক ফি কলবিহি, এবং তার কলবের মধ্যে আল্লাহ প্রাচুর্য দান করবেন। অর্থাৎ দুনিয়া হইয়া রাগিমা, দুনিয়া তার কাছে আসবে লাঞ্ছিত অবস্থায়, দুনিয়াকে সে কোনো গুরুত্বই দেবে না। ওমান কানাত নিয়াত হু দুনিয়া, আর যার নিয়ত হবে দুনিয়া, ফাররাক আল্লাহ আলাইহে যায়াতাহু, তার ফসল তার ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহ বিশৃঙ্খলা করে দেবেন, আগে দিতে পারবে না। অজাহালা ফকরাহু বাইনা আইনাইহে, তার চোখের সামনে সে তার দারিদ্র দেখবে, কিভাবে সে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, সে নিজের সচক্ষে সে দেখবে। অলম ইয়া তিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, দিন রাত চেষ্টা করো সে কিছুই পাবে না যেটুকু তার চোখ দিয়ে লেখা আছে ও চোখে ছাড়া। দেখছেন একদম বাস্তব না এগুলা? আপনার এই ধরে পাঁচটা ভাই থাকে, খেয়াল করে দেখেন তো, যে ভাইটা লেখা আপনার ভালো শেখেনি ওই আপনার সেই টাকাওয়ালা বেশি, আর আপনি দুনিয়ার ডিগ্রি নিয়ে বসে আছেন, চাকরি খুঁজে পান না, কাজ পান না খুঁজে। এটা আল্লাহ দেখিয়ে দিচ্ছে চোখের পর, আল্লাহ বাইনা আয়নাই হে, তার দুই চোখের সামনে আমি দেখিয়ে দেবো যে তুমি যত চেল্লাচাল্লি করো পারবে না, ওটা তো আমার হাতে, কাকে কতটুকু রোজ দিতে হবে। ও তো মায়ের গর্ভে যখন ছেলে 120 দিন বয়স ছিল, ওই দিন আমি লিখে দিয়েছি, অতএব হারাম পথে যেও না, হালাল পথে থাকো, রুজি তোমার কাছে অবশ্যই আসবে। হারাম পথে গিয়ে যদি কিছু বাড়তি হয়, ওটা তোমার সামনে ধ্বংস হয়ে যাবে, কিছুই টিকবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এগুলো বারবার পড়বেন বাড়িতে গিয়ে। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়েছে, সে নিজেও ধ্বংস হবে, তা কোনো কাজে লাগেনি। মালুহু ওয়া মা কাসাব, তার মাল সম্পদ এবং যা সে উপার্জন করেছে কিছুই তার কোনো কাজে লাগেনি। অত হে মানুষ, দুনিয়াকে টার্গেট করো না, আখেরাতকেই টার্গেট করো। আখেরাতকে টার্গেট করে চললে আল্লাহ পাক নিজেই তোমার দুনিয়ার দায়িত্ব গ্রহণ করবেন। আল্লাহ রাসূল হাদিস তার বাস্তব প্রমাণ, এবং আমাদেরও জীবনে তার বাস্তব প্রমাণ আছে, আপনাদের প্রত্যেকের জীবনে এরকম প্রমাণ পাবেন, একটা চিন্তা ভাবনা করে দেখেন। রাও আহমদ ওয়ান হাসান আল বসরি কালা ওয়াজালা ফাকরাহু বাইনা আইনাইহি সুম্মা লা ইয়াসীহু ইল্লা ফাকীরান সুম্মা লা ইয়ুসবিহু ইল্লা ফাকীরান ওয়ালা ইয়ুমসি ইল্লা ফাকীরান। রাও দারিমি হাসান আল বসরি প্রখ্যাত তাবি, তিনি হাদিসের আলোচনায় শেষ দিয়ে যে বলছেন, অবস্থা তার এই হবে, তার চোখের সামনে তার ফকিরিকে দেখবে, যা আল্লাহ ফকরাহু মানে আয় নেই, চোখের সামনে সে দেখবে কিছুই তার থাকলো না। ওলাম ইউসবিহু ইল্লা ফাকিরান, সকালে উঠবে ফকির হয়ে, ওলা ইউমসি ইল্লা ফাকিরান, সন্ধ্যায় ঘুমাবে ফকির হয়ে, অর্থাৎ সে কোনো অবস্থায় আগাতে পারবে না। আমি বললাম বড় লোকের তো বড় হচ্ছে তো, জি না, যান তো সব বড় লোকদের যান, দেখেন তার ঘুমাতে পারে কিনা। বড় লোকরা ধনের নেশা বুঁদ হয়ে থাকে, ওই ধনের নেশা ওর ঘুম হয় না, আজকে ব্যবসা মার হয়ে গেল গো, এটা এইটা এইভাবে দিলে এত টাকা লাভ হইতো কিন্তু কম হয়ে গেল, ওই দুশ্চিন্তা করতে তো ঘুমই হয় না ওর, তোমার কি শান্তি আছে নাকি? কিন্তু আপনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, দশটা খাইতে এক ঘুম দিয়ে একে ঘুম ফজর হয়ে গেল, আপনার মতো শান্তিকার আছে, খড়ো ঘরে বাস করে যে আল্লাহ আপনার তক্কল করে সে যত শান্তিতে আছে, ওই বিস্তারা বিল্ডিং এ বাস করে তার ওই শান্তি নাই, দুশ্চিন্তা, ব্যবসার দুশ্চিন্তা, দুনিয়া দুশ্চিন্তার মাথায় আমার। দিন বিক্রি করে কখনো দুনিয়া কামাই করা যাবে না, এটা হলো সোজা কথা। হাদিসটা শোনে, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالاعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بغرض من الدنيا رواه مسلم। আল্লাহ রাসূল বলছেন, হে মানুষ শুনে রাখো, তোমরা দ্রুত আখিরাতের আমল সম্পন্ন করো, সেদিন আসার আগে যেদিন ফেতনার ঘন ঘটা ঘন অন্ধকারের মধ্যে তোমার সামনে নেমে আসবে, তখন মানুষ সকালবেলা ঘুম থেকে উঠবে কাফের হয়ে, আর রাতের বেলা ঘুমাতে যাবে মুসলিম হয়ে, সকালবেলা ঘুম থেকে উঠবে মুসলিম হয়ে, রাতের বেলা ঘুমাতে যাবে কাফের হয়ে। কেন? আবিউর রাজুল দিনহু বেগরাজ মিনা দুনিয়া, সে তার দিনকে বিক্রি করবে দুনিয়ার স্বার্থে। সে যুগ কি আজকে আসেনি? অধিকাংশ দিনদার দুনিয়ার জন্য কাজ করছে না। আজকে ছেলেরা দাড়ি কেটে ফেলছে, কেন? দাড়ি থাকলে শিবির বলবে, টুপি থাকছে না, কি ব্যাপার, গায়ে জামা আছে টুপি নেই কেন? টুপি মাঝে যদি হুজুর বলে কত যে ভয়, দিন বিক্রি হয়ে যাচ্ছে দুনিয়ার স্বার্থে, মাথায় টুপি দিলে, মেয়েরা বোরকা পরলে ভাই ভাই ফেল করে দিচ্ছে, কারা এসব? তথাকথিত শিক্ষিত লোকেরা, গরু ছাগল হচ্ছে অধম এই বড় পদাধিকারী কর্মকর্তারা, মেয়েটি বোরকা পরে এসেছে ইন্টারভিউ দিতে, রিটার্নে পাশ করেছে খুব ভালোভাবে, ভাই ভাই তো তার বহু মার্ক, বিষয়বস্তুর উপরে কোনো প্রশ্ন নাই, প্রশ্ন হলো তোমার বোরকা খোলো, আমি তোমাকে চিনতে পারছি না, স্যার আপনার কাছে আমি 4 বছর পড়াশোনা করলাম, আজ আমাকে চিনতে পারলেন না, এতদিন বলেনি এখন বলছে, এরা কারা? মেয়েটি বলল, আমার পরীক্ষার রেজাল্টের চাইতে আল্লাহর কাছে আমার মুক্তি পাওয়া জরুরি, আমি মুসলমান, পর্দা ফরজ, আমি আপনার ভাই ভাই দিলাম না, চলে গেলাম। এটা কোথার ঘটনা? আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা। ধন্য ওই মেয়েটিকে, অন্তত তার জন্য দোয়া করেছে আল্লাহ পাক, তাকে এমনভাবে পুষিয়ে দেন ওই ডিগ্রিধারী প্রফেসরের চাইতে ও যেন আরো সম্মানিত জীবন দুনিয়াতে পেয়ে যাবে। ঠিক অমনি করে মেডিকেল কলেজগুলো দুর্নীতির আখড়া হয়ে গেছে, দুর্নীতির আখড়া, কালকে রিপোর্ট বেরিয়ে পড়ে দেখেন, এরা অশিক্ষিত বর্বর কতগুলো ছেলে পেলে দলীয় জোশে দিয়ে সেখানে ভর্তি হয়, আর সেখানে গিয়ে ফেন্সিডিল খায়, ডিগ্রি না দিলে উল্টো প্রফেসরকে পিটানি দেয়, এরাই হয়ে সেখানে পাশ করে, এই সময় দুর্নীতিবাজ দেয় দুদিন পর প্রফেসর হয়, আর তারাই দিন বিক্রি করছে সবসময় দুনিয়ার স্বার্থে, অসংখ্য দিনদার মেয়ে দিনদার ছেলে এই সময় তো দুনিয়াদারদের হাতে প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছে, পদবঞ্চিত হচ্ছে। এরপরও আমরা মনে করি তাদের জন্য এখন পর্যন্ত মানুষ বাংলাদেশে বসবাস করছে। আল্লাহ পাক বলছেন, তুমি দিন বিক্রি করো না, তোমার দুনিয়ার দায়িত্ব আল্লাহ, যদি তুমি দিন বিক্রি করো তুমি কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেদিন তোমাকে আল্লাহ কোনোদিন জাহান্নাম থেকে তুমি বাঁচতে পারবে না। নিঃসন্দেহে কোনো দিনদার মানুষ দিন বিক্রি করে দুনিয়া কামাই করবে না। আজকে রোহিঙ্গারা যে মার খাচ্ছে কিসের কারণে? দুনিয়ার কারণে না দিনের কারণে? যে কোনো মানুষ বললো দিনের কারণে, সেটা একটাই দিন, তারা মুসলমান, আর তো কিছুই না। 135টা জাতি সেখানে বসবাস করে বার্মাতে, নৃতাত্ত্বিক জাতি, কারোর পরে জুলুম নেই, জুলুম খালি মুসলমানদের উপরে। খালি দিনের কারণে তো পার খাচ্ছে, হতে পারে তারা হয়তো আপনার মতো পাক্কা মুসলমান না, কিন্তু এটুক তো আছে যে তারা দিন তো ছাড়েনি। তাতে বলেনি হে বার্মিজ গভর্নমেন্ট, আমরা সবাই আজ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করিলাম, তোমরা আমাদেরকে বাঁচাও, তা কি বলেছে? বলেনি। এই পরীক্ষা প্রত্যেকটা মুসলমানের জীবনে আসতে পারে, যে কোনো স্থানে আসতে পারে। তাই আল্লাহাক আল্লাহ রসুল বহু পূর্বে 1500 বছর আগের এই কথাগুলো মনে হচ্ছে যেন আজকে বললেন আল্লাহ রসুল। বাদরু বিল আমাল, হে মুসলমান দ্রুত তোমরা আখরাতের কর্ম সম্পন্ন করো, সেদিন আসার আগেই, যেদিন ফেতনা ফাসাদ তোমাদের সামনে আসবে ঘন অন্ধকারের মতো, সেদিন মানুষ সকাল কর্মে মুসলমান হয়ে সন্ধ্যা করবে কাফের হয়ে, সন্ধ্যা কর্মে মুসলমান হয়ে সকালে উঠবে কাফের হয়ে, সে তার দিনকে বিক্রি করবে দুনিয়ার স্বার্থে। অতএব আমরা যেন কোনো অবস্থায় দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি না করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। মানে আলী ইবনে আবি তালিব قال ইত্তাহালাত আদ-দুনিয়া মুদবিরাতান ওয়া ইত্তাহালাত আল-আখিরাহ মুকবিলাতান ওয়া লিকুল্লি ওয়াহিদাতিন মিনহা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুনু মিন আবনাই আদ-দুনিয়া ফাইনাল ইয়াওমা আমাল ওয়া লা হিসাব ওয়া গাদান হিসাব ওয়া লা আমাল। কি চমৎকার কথা! রাওয়াল বুখারী ফি বাবিল আমাল ওয়া তাওলিহি। আলী কাররামুল্লাহ ওয়াজহু বলছেন, হে মানুষ, দুনিয়া প্রতি মুহূর্তে পিছনের দিকে চলে যাচ্ছে, আখেরাত প্রতি মুহূর্তে তোর সামনের দিকে এগিয়ে আসছে, ঠিক না? এক মিনিট চলে গেল মানে 300,000 কিলোমিটার কিন্তু পিছিয়ে গেল, একটা সেকেন্ড টিক করলো, আমার জীবন থেকে 300,000 কিলোমিটার পিছনের দিকে চলে গেল। আলোর গতি প্রতি সেকেন্ডে 300,000 কিলোমিটার, যেমন একটা টিক হচ্ছে সেকেন্ড, তাহলে 300,000 কিলোমিটার কিন্তু দুনিয়া পিছিয়ে গেল আর আমি আমার মৃত্যুর দিকে এগিয়ে গেলাম। এই জন্যই বলা হচ্ছে, হে মানুষ, আখরাত দুনিয়া প্রতি মুহূর্তে তোমার থেকে পিছিয়ে যাচ্ছে আর আখরাত প্রতি মুহূর্তে তোমার সামনে এগিয়ে আসছে। প্রত্যেকটি দলেই একদল মানুষ আছে, দুনিয়ার জন্য একদল মানুষ আছে যারা দুনিয়ার দিকে দৌড়াচ্ছে, আর আখরাতের জন্য একদল মানুষ আছে যারা আখরাতের জন্য দৌড়াচ্ছে। লেকুল্লেন বানুন ফাকুন উমের আবনাইল আখরা বলে তাকুন উমের আবনায় দুনিয়া। অতএব তোমরা আখরাতের লোকদের সঙ্গে হও, দুনিয়ার লোকদের সঙ্গে হইও না। কার কথা? আলী ইবনে আবি তালেবের কথা, যিনি নিজে এই তথাকথিত মুসলমান পাক্কা মুসলমান খারেজি জঙ্গিদের হাতে যিনি প্রথম নিহত হয়েছেন ইসলামের ইতিহাসে। এত বড় মর্মান্তিক হত্যাকাণ্ড বোধহয় কারো ভাগ্যে হয় নাই, ইসলামের নামে প্রথম জঙ্গিবাদী দল হয়েছিল খারেজিরা। ওই একই আকিদা আজও চালান করা হয়েছে তরুণ সেলিব্রিটিদের মধ্যে, মারো জান্নাতে চলে যাও, এতই সহজ। তিনি বলছেন, ফাইনাল ইয়াওমা আমল ওয়ালা হিসাব, আজকের দিনটা হলো আমলের দিন, কোন হিসাব নাই। ও গদন হিসাব ওয়ালা আমল, আর কালকের দিনটা হলো হিসাবের দিন, সেখানে কোন আমল নাই। যখন আমরা মরে যাব কি আমল করতে পারবো? শেষ। যতক্ষণ আমরা বেঁচে আছি তখন আমলের সুযোগ আছে, আর যেমনি মরে যাচ্ছি আমলের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। অতএব হে মানুষ, আজকের দিনটা তুমি আমলে ব্যয় করো আল্লাহর ওয়াস্তে, দুনিয়ার জন্য নয়, কারণ দুনিয়া তোমার সঙ্গে যাবে না। যখন তুমি কবরে যাবে তোমার সঙ্গে তিনজন যাবে, তোমার পরিবার যাবে, তোমার মাল যাবে, তোমার আমল যাবে, পরিবার ফিরে আসবে, মাল ফিরে আসবে, কিন্তু তোমার আমল তোমার সঙ্গে থাকবে। যদি ওটা নেক আমল হয় তাহলে ওটা কবরে গিয়ে তোমার জন্য নূর হবে, জ্যোতি হবে, আলোকময় হবে, প্রশস্ত হবে তোমার কবর, তুমি শান্তিতে ঘুমাবে, তোমাকে বলা হবে নাম কা নাম মতলা হরুস, তুমি উঠে বলবে শীঘ্র উজুর পানি দাও, এই তো মগরের ছোঁয়া হয়ে গেল। আর তখন ফেরেশতা বলবে ঘুমাও নববধূর মতো সুন্দরভাবে, বাসর রাতে বর যেমন ঘুমিয়ে যায় তুমি অন্যরূপভাবে ঘুমিয়ে যাও, এক ঘুমেই কেয়ামত হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, এই বেটা কতদিন ছিলে? আমরা বলবো কার নাম ইয়ামা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দোহাহা, হে আল্লাহ এক সন্ধ্যা বা একটা সকাল ঘুমিয়েছিলাম, অথচ কিন্তু কোটি কোটি বছর ঘুমিয়েছিল। এই শান্তির ঘুম যদি পেতে চান কবরে গিয়ে, অবশ্যই দুনিয়াতে আপনাকে আখেরাতের কাজই করতে হবে। আখেরাতকে টার্গেট নির্ধারণ করুন, দুনিয়া টার্গেট নয়। কিসের ব্যবসা বাণিজ্য, কিসের চাকরি বাকরি, থাকলে আছে নাহলে নাই, আল্লাহ রুজির মালিক, ব্যবসা তিনি করবেনই, আমাকে হালাল খেতে হবে, এটি হলো শর্ত, হারামের ধারে যাওয়া চলবে না। নবীগণের লক্ষ্য কি ছিল? তারা তো মানুষ ছিলেন, আপনি যত নূর নূরকে চেলাচালি করেন, আর তারা তো মানুষ ছিলেন, আমাদের নবী নূর ছিল। একদল আলেম চিৎকার দিচ্ছে, কত যে তাদের এলেম আল্লাহ ভালো জানে, সব বোঝে, এটা পাগল যা বোঝে আলেমরা তো বোঝে না। তাদেরকে আমরা কি বলবো? আল্লাহ নবী নূর না বললে নাকি আমাদের আগামী দিনে যে গভর্নমেন্ট আর যদি ইসলামিক গভর্নমেন্ট আসে তাহলে দেশে এদেশে একটা বাস করবে না, ও রোহিঙ্গাদের যে অবস্থা হচ্ছে তার সে অবস্থা খারাপ আমাদের হবে, কারণ নূরওয়ালারা ক্ষমতা আসবে, ওদের সংখ্যা বেশি না। নূর যদি ক্ষমতা আসে তো মানুষওয়ালা দুনিয়া রাখবো না, কি বলবেন? আল্লাহ নবী বলে নূর ছিল, তা অন্য নবীরা কি ছিল? আদম কি ছিল? জব নেই, নূরে কি বিয়ে করে, নূরে কি সেলিবিলি হয়, নূরে কি ভাত খায়, নূরে কি পায়খানা করে? কোন বিপদে পড়লাম? এটা পাগলও এটা বোঝে, কিন্তু হুজুররা বোঝে না। কে ওদেরকে বুঝাবে? বুঝালে তো উল্টে আপনি কাফের যাবেন। এই জন্য ঝামেলা না গিয়ে আল্লাহ বলছে ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, এই মোহাম্মদ তুমি বলে দাও আমি তোমাদের মধ্যে একজন মানুষ। এই কোরআনের কথা ওরা মানে না, কিসের কোরআন হাদিস? হুজুরা কি কোরআন কম পড়ে নাকি? এক কথা শেষ। তাদের মানুষ হওয়া সত্ত্বেও তাদের জীবনের লক্ষ্য কি ছিল? দেখেন কতক্ষণ নমুনে দেখবেন। প্রথমে আপনি নূহের কথা শুনেছেন, তার লক্ষ্য কি ছিল? দিন রাত তিনি বলছেন আমি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতাম। যারা আমাদের নবীদের কাহিনী পড়েছেন তারা জানেন কিভাবে তার জীবন গেছে, সারাদিন মাটার খেয়ে ওই মরার মতন অবস্থা হয়ে গেলে ঘাড়ে ঘুরে এসে তার বারান্দায় রেখে যেতে বাড়িতে, তারপর একটু ট্রিটমেন্ট করে সুস্থ হলে আর দুদিন একটা সুস্থ হলাম, এবার উঠে আবার পাড়ায় পাড়ায় ঘুরলো, এই তোমরা আল্লাহর পথে চলো, শয়তানের পথে যেও না। মানুষ যখন অসুস্থ হয়ে যায় আবার তার পিটান শুরু করে, পিটিয়ে পিটিয়ে আবার বাড়ি রেখে যায়। এইভাবে তার 950 বছর জীবনটা চলে গেছে, এইভাবে মার খেতে গেছে, আর গালি গালাজ তো আছেই। প্রথম নবীর জীবনটা এইভাবে গেছে। ইব্রাহিমের জীবনে তো কোনো সমর্থকই পাননি, সামনে সামনে তাকে সমর্থন দিয়ে কথা বলবে একটা লোকও পায়নি। অবশ্যই তাকে তো আগুনে পড়ে, ইতিহাস তো আপনারা জানেন নমরুদ কীভাবে তাকে শেষ করে দিতে চেয়েছিল দুনিয়া থেকে, কিন্তু আল্লাহ তাকে শেষ করেননি, ফলে পারেনি। মুসার অবস্থা তো শুনলেন, লেমা তো উজুরানি, কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ, আমি তো তোমাদের কোনো ক্ষতি করছি না। সবার অবস্থা, এবং ঈসা তো এমন পাওয়ারফুল নবী ছিলেন যে মরা মানুষকে উনি জিন্দা করতে পারতেন, কুম বিজনিল্লাহ, কবর ধারে গিয়ে বলতেন এ তুমি ওঠো আল্লাহর হুকুমে, মরা মানুষ জিন্দা দাঁড়িয়ে যেত, অন্ধ মানুষের চোখে হাতে বিসমিল্লাহ বলে দিলে চক্ষুষ্মান হয়ে যেত। এত পাওয়ারফুল নবীকেও পর্যন্ত দুনিয়ার মানুষ বিশ্বাস করে নাই, তাকে মেনে নেয় নেই, অবশ্যই তাকে হত্যা করার জন্য বাড়ির চারিপাশে পুলিশ ঘেরাও কি ফেলেছে, সে আল্লাহ তাকে উঠিয়ে নিল আসমানে। তো এইরকম একজন পাওয়ারফুল নবীরও দুনিয়ার স্থান দেয়নি এই দুনিয়ার মানুষ। তিনি তো কারো কাছে ক্ষমতার লোভী ছিলেন না, কিন্তু প্রত্যেকেই বলেছে তোমার ক্ষমতার লোভ আছে, যেটা আমি ইস্তেমার ভাষণে বলেছিলাম, আমার কাছে এসে রাজশাহীর মানে বিভাগীয় পর্যায়ের সর্বোচ্চ দুই গোয়েন্দার লিডার এসে আমাকে বলছে 1.5-2 ঘন্টা ধরে, স্যার আপনার জীবনের আপনার এই সংগঠন করছেন আন্দোলন করছেন মিশনটা কি? তাহলে ভাই আপনার মিশনের বাংলা বলেন, বাংলাতে বলতে পারছে না, স্যার মিশনটা কি মানে লক্ষ্য কি? উনি ধারণা আমাকে দিয়ে বলেই নেবে যে আমরা লাভ উদ্দেশ্য হলো রাজনীতি করা, এটা বলাতে পারলে কিন্তু সাকসেসফুল হয়ে যায়। কি ওরকে বুঝাবো, মানে এটা চিন্তাকে করতেও পারে না। ঠিক এই অবস্থা ঘটেছিল নূহের সময়, তা কম নেতারা বলেছিল আসলে নূহ আমাদের উপর মাতব্বরি করতে চায়। ঠিক একই অবস্থা শেষ রসুল আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তার চাচারা বলেছিল ইন্না ফি যালিকা লাশাইয়্যুন ইউরাদ, নিশ্চয়ই মোহাম্মদ যে এত গালি দিচ্ছি তাও রাগ করে না, তবুও কাজ করে যাচ্ছে, লাশাইয়্যুন ইউরাদ, এর ভিতরে কিছু দূরভিসন্ধি আছে। প্রথম রসুলকে যে গালি দেওয়া হয়েছে শেষ রসুলকে একই গালি দেওয়া হয়নি, ঠিক একই গালি আমাদেরকেও দেওয়া হচ্ছে। এই বিশাল সম্মেলন হয় সারা দেশে, আমিরে জামাত ঘুরে বেড়াচ্ছে, তবলিগ ইজতেমা আগামী ফেব্রুয়ারি মাসে হবে, সারা দেশ থেকে লাখ হাজার হাজার মানুষ আসে, নিশ্চয়ই ওনারও আগামী দিনে রাজনীতি করার শখ আছে। তাহলে উমনি উমনি করছে নাকি, বলেন না আপনারা? হ্যাঁ আপনারা বলেছিলেন, আমি জেলখানা আছি, আমাকে যে পরিষ্কার প্রস্তাব দিয়েছিল যে আপনি এটা করেন তাহলে আপনাকে না করলে আপনার যাবজ্জীবন কারা কি বলে জেলখানা থাকা লাগবে, থাকি থাকবো আদর্শ যুদ্ধ হতে পারবো না। আমার কথা যারা শোনেনি তারা বেরিয়ে গিয়ে আলাদা দল করেছে, আপনারা ভাবছেন আহলেজ ভেঙেছে, আদৌ আহলেজ ভাঙে নাই, আহলেজ তার নিজের আদর্শ বলে দিন দিন জমায়েত হচ্ছে। যারা আহলেজের আদর্শ থেকে চ্যুত হয়ে গেছে বিভিন্ন বিজাতি মতাদর্শ অনুসারী হয়ে গেছে, তারাই বিভক্ত, তারা চলে গেছে, যাবেও, কোনোদিন এরা থাকবে না। তাদের লক্ষ্য আর আমাদের লক্ষ্য এক নয়, তাদের লক্ষ্য দুনিয়া, আমাদের লক্ষ্য আখেরাত, পার্থক্য হবে না। দুই লক্ষের মানুষ একত্রে কখনোই থাকতে পারে না, যদিও বুকে হাত বান্ধা আর আবেদন করে আমিন বলা দিতে ঠিক আছে, ও আমিন আর আবেদন দিয়ে কোশ্চেন করে মানুষের পার্থক্য হয় না। ওই পার্থক্য হলে শাফি মালিকি হাম্বলি সবাই আমিন বলে, রফদান করে, সবই করে, পার্থক্য নেই তো। ওরকম আমাদের মধ্যে এরকম আছে, লক্ষ্য নির্ধারণ করুন, লক্ষ্য আখরাতে স্ট্রিক্ট থাকেন, দৃঢ় থাকেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে আখরাতে সম্মানিত যাকে করা হবে সে তো দুনিয়াতে সম্মানিত হয়, তাই না? যারা আখরাতে সম্মানিত তারা দুনিয়া সম্মানিত হয়নি, নবী রাসূলরা হয়নি, কিন্তু দুনিয়া যারা সম্মানিত হয়েছে তারা কোথায়? কোথায় নমরুদ, কোথায় হামান, কোথায় ফেরাউন, কোথায় আবু জাহাল, কোথায় আবু লাহাব? সবচেয়ে ধিকৃত নিকৃষ্ট হলে এই লোকগুলো, অথচ দুনিয়া তালা ছিল শ্রেষ্ঠ মানুষ। এই আবুল আহাবেরই গোলাম ছিলেন বেলাল, আবুল আহাবের গোলাম, কি মার তাকে মেরেছে আপনার ইতিহাস জানেন না? বেলালকে কিভাবে কষ্ট দিয়েছে, অথচ যেদিন মক্কা বিজয় হলো আল্লাহ রসুল বললেন, এ বেলাল ওঠো, কাবা ঘরে মাথা দেয় তুমি আজান দাও। কি মহাসম্মান, পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ কাবা ঘরে মাথা দেড়ে আজান দেওয়ার মহাসম্মানের সম্মানিত হয়নি। এই দৃশ্য দেখে আবু সুফিয়ান বা অন্যরা বলছে, ভাগ্যবান আমাদের বাবারা যে তারা আগেই মৃত্যুবরণ করেছেন, এই গোলামের বেটা গোলাম এই কৃষ্ণকায় বেলাল আজকে আমাদের হাতে তৈরি করা পবিত্র কাবা গিরে মাথা উঠে গেল, দুদিন আগে সে আমাদের খেদমত করত, আমাদের বাড়িতে দাস বৃত্তি করত। এই যে বিষয়টা জানার বিষয় না, ইমানের কারণে বেলাল সম্মানিত আর কুফুরির কারণে আবু লাহাব অসম্মানিত। আজকের পৃথিবীতে এটাও সত্য, যারা ইমানদার খাঁটি ইমানদার হবে অবশ্যই দুনিয়া এবং আখেরাতে তারাই সম্মানিত হবে, আর যারা দুনিয়া মিক্সড করে নেবে তারা পরাজিত হবে, লাঞ্ছিত হবে, দুনিয়া তারা কিছুই পাবে না। এজন্য ভাই আগে নিজের লক্ষ্য নির্ধারণ করুন, এই বিষয়গুলো মাথায় রাখেন, দুনিয়া সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূলের জীবনে কি পরীক্ষা হয়নি? তিনি তো আগে বুঝে সব গোনা মাফ, আল্লাহ কিভাবে পরীক্ষা করলেন? যাচ্ছেন তয়েফে দাওয়াত দেওয়ার জন্য, কি অবস্থা ঘটল? সেখানে তো চূড়ান্ত মার খেলেন, ফিরছেন, বসে আছেন খেজুর বাগানে, আঙ্গুর বাগানে, ফেরেশতা এসে হাজির, কে? মালিকুল জিবাল, পাহাড় সমূহের নিয়ন্ত্রক ফেরেশতা, এসে বলছে, হে রসুল, আপনার পেছনে নির্যাতন করেছে তয়েফবাসী, আল্লাহ পাক আসমান থেকে সবই দেখেছেন, তিনি আমাকে পাঠিয়েছেন আপনার আদেশ নেওয়ার জন্য, আপনি যাই বলবেন তাই করব, আপনি চাইলে দুই দিক থেকে পাহাড়গুলো উঠিয়ে এদেরকে মেরে রসুন বাটাগুলো পিছিয়ে শেষ করে দেব। হাতের মুঠোর মধ্যে এরকম ক্ষমতা পেয়েও ক্ষমতা বাস্তবায়ন করেন না, কাজে লাগান না, এরকম মানুষকে দুনিয়া পাওয়া যাবে? আল্লাহ রসুল সেদিন কি জবটা দিয়েছিলেন খালি জবটাকে শুনে যাবেন, সব তো ডিটেলস ইতিহাস বলার দরকার নাই। বল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা, রাওয়াল বুখারী ওয়া মুসলিম। হে ফেরেশতা মণ্ডলী, হে ফেরেশতা অর্থাৎ পর্বত সমূহ নিয়ন্ত্রক ফেরেশতা, ওদেরকে ধ্বংস করে লাভ কি? বরং আমি আশা করি আই ইখরিজাল ইউখরিজাল্লাহু, আল্লাহ পাক তাদের ঔরস থেকে বের করে আনবেন এমন কিছু সন্তান, মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা, যারা সিরফ আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই ক্ষমতা যদি আজকে ট্রাম্পের হাতে থাকত তো দুনিয়া সব খেপে দিত, তাই না? কি জাতা ক্ষমতা মনে করেন নাকি? এজন্য এই ক্ষমতা আল্লাহ কোনো মানুষকে দেননি, নবীদের দিয়েছিলেন। আমার রসুল যদি এই ক্ষমতা প্রয়োগ না করে থাকেন খালি মানুষের মহব্বতে, তিনি চাইছিলেন যে মানুষ আল্লাহ ইবাদত করুক, এরা করছে না, ওদের সন্তানরা তো করবে, করতে তো পারে। এই যে ধৈর্য, এই যে একটা বিশাল ব্যাপার, মানবতার সত্যিকারের বন্ধু তারা যারা হয় তারা এরকমই হয়, নিজেরা মার খায় কিন্তু কাউকে মারে না। এই মেজাজ যদি আমাদের মধ্যে তৈরি হতো সমাজে কি অশান্তি হতো নাকি? এবারে আলী বলছেন যে দেখো, কানা আখর কালামিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, আল্লাহ রসুলের জবান দিয়ে মৃত্যুর পূর্বে সর্বশেষ কথা বের হয়েছে, হে আমার উম্মত, আসসালাত আসসালাত, সালাতকে ভুলো না, সালাতকে ভুলো না। ওমা মাল্লাকাত আইমানুকুম, তোমরা যাদের ডান হাতের মালিক, অর্থাৎ তোমাদের স্ত্রী, তোমাদের স্ত্রী জাতির কথা ভুলো না, তাদেরকে তোমরা কষ্ট দিও না। এটাই ছিল আমার রসুলের শেষ কথা, অর্থাৎ তার সবসময় চিন্তা ছিল কি করে মানুষকে কল্যাণ করা যায়। একবার চিন্তা হয়নি যে আমার ছেলেমেয়ে কি খাবে। এই বিষয়গুলোকে আমাদের ভাবনা করতে হবে না। শুরুতে আছে ইয়া নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এটি তার নবজীবনের শুরু। হে মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তাহলে তোমরা সফলকাম হবে। আর মৃত্যুর সময় সর্বশেষ বাক্য হচ্ছে আসসালাত আসসালাত, হামা মালাকাত আইমানুকুম, সালাত সালাতকে যেন তোমরা ভুলো না, এবং তোমাদের নারী জাতির প্রতি সম্মান করো, তাদের প্রতি কর্তব্য নির্যাতন করো না। তা কি হলো, এটা নিজের কথা হলো না পরের কথা হলো? তা সবসময় চিন্তা ছিল অপরকে নিয়ে, অপরের জন্য যে কাজ করে সে আসল মানুষ। তা আমাদের চিন্তা সবসময় হওয়া উচিত সমাজের কল্যাণ, সমাজ বিভক্ত হোক, সমাজ বিনষ্ট হোক, সমাজ বিশৃঙ্খল হোক, এই চিন্তা কখনোই কোনো ইমানদারের হয় না। এবার দেখেন, আমাদের পূর্বর্তী যারা ছিলেন উমুর সালাফ যারা ছিলেন তাদের কিছু জীবন আপনার নেন। একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার লোকদের বলেন, সঙ্গে যারা ছিল, এই তোমরা কি চাও বলো তো, তামান্নু আকাঙ্ক্ষা করো, যে মানুষ কত চায় আল্লাহ কুমুর তাকাসর, বারবার খালি আমি আরো চাই আরো চাই আরো চাই, তাই তো? যে তোমরা আমার সামনে চাও, দেখে এটা কি চাও? তো একজন বলছে, হে খলিফা, আমি চাই এই যে ঘরে বসে আছি আমরা, এই ঘরটা সম্পূর্ণ একেবারে টাকা ভরে যাক, এই টাকার এক ঘর ভর্তি টাকা আমার হবে, আর আমি টাকাকে আল্লাহর রাস্তায় দান করব। আর একজনকে বলে, তুমি বলো তুমি কি চাও? সত্যি, হে খলিফা, আমি এই ঘর ভর্তি হীরা জহরাত মণিমাণিক্য চাই, কি করবা? এগুলো দিয়ে খালি আল্লাহর রাস্তায় সাদকা করবো, দান করবো, খালি দানই করবো। বলে, এই তোমরা কি কি চাও? বলছি, হে খলিফা, আর কি চাও তো মনে আসতেছে না। ও কি চাও? মানুষ চায় তো টাকা, সেই টাকা চাওয়া শেষ, ও আর কি চাবে? ও কি বললো, শাক দেন পুঁই শাক দেন, তাই পাবে ও? বলছি, হে হে খলিফা, আর তাকে তো মনে আসতেছে না। ওমর বলে, দেখো আমার একটা চাহিদা আছে। তো বলেন, কি সেটা? আমার চাহিদা হলো তোমরা সবাই আবু ওবায়দা ইবনে জাররাহের মতো খাঁটি মানুষ হও। সুবহানাল্লাহ বিহামদিহি, দেশে যদি সত্যিকারের ভালো মানুষ হয় তো দুনিয়াটা এমনি সোনা হয়ে যাবে। টাকা দিয়ে তুমি করবে, টাকা সোনার উপরে চিবানো যায় নাকি? দেশের মানুষ নাই, ভালো মানুষ হতে গেলে অবশ্যই তাকে আল্লাহ ভীরু মানুষ হতে হবে। ইবলিস ভীরু মানুষ কি ভালো হবে? আল্লাহ ভীরু মানুষ দরকার। তো ওমর ফারুক সেদিন বলেছেন, আরজু আন্তাকু আন্তাকুর মিসলা আবু ওবায়দা ইবনে জাররাহ, আমি চাই তোমরা আবু ওবায়দা জাররার মতো মানুষ কিছু তৈরি হোক। দেখেন, একাধারে চিন্তাধারা এক এক ধরনের। এবার আসেন আজান শুরু, আজানের যে ঘটনা আপনারা সালাত রসুল পড়েছেন, আল্লাহ রসুল চিন্তা করলেন, তো মানুষ সালাতে জমা করবো কিভাবে, তোমার পরামর্শ দাও। একাজন এক পরামর্শ দিল, কোনো সিদ্ধান্ত হলো না। কেউ বললো যে ঘন্টা বাজানো হোক, বললাম ঘন্টা তো ইহুদিরা বাজায়, আচ্ছা ঠিক আছে, বাঁশি ফোঁকা হোক, তো বাঁশি বাজায় তো সাইরেন বাজায়, খ্রিস্টানরা বাজায়, তো আমরা কি করব? মিটিং হয়ে গেল। আবদুল্লাহ জায়দ আব্দুরাব্বিহি তিনি বললেন, তাই তো আমি এইটা নিয়ে দুশ্চিন্তা পড়ে গেলাম, আমার রসুল চিন্তা করছেন, সিদ্ধান্ত আসতে পারছেন না। তো উনি এমন দুশ্চিন্তা পড়ে গেলেন, রাতে ঘুমালেন, আল্লাহ তাকে স্বপ্ন দেখিয়ে দিলেন। একজন মানুষ তার কাছে এসে বলছে, তোমরা এই আজানের কলমগুলো শোনাচ্ছেন, এবার তুমি এইগুলো দিয়ে তোমার রসুলকে দিয়ে বল। ফজর পরে উঠে দৌড়ে চলে আসছে, হে আল্লাহ রসুল, আমি রাতে স্বপ্ন দেখেছি, আজানের কলম উনি বলে দিলেন। এই করে দেখা গেল যে ওই এক রাত্রি এগারো জন লোক একই স্বপ্ন দেখছে। তারপরে এই আজান দাও, কে দেবে? বেলাল তুমি দাও, তোমার গলা জোর বেশি। বেলাল আজান দিয়ে দিল, আজান শুনে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু ঘর থেকে কাপড় ঘেঁচতে ঘেঁচে দৌড়ে চলে আসছে, হে আল্লাহ রসুল, আল্লাহ দিবা আসা বেলা হাক্কে, সে আল্লাহর কসম করে বলছে তিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, আমিও একই স্বপ্ন দেখছিলাম 20 দিন আগে, কিন্তু আমি বলিনি লজ্জায় যদি না খাটে। চিন্তা করে, এটা দিয়ে প্রমাণ হয় যে সাহাবায়ে কেরাম সবসময় আখেরাত নিয়ে চিন্তা করতেন। আল্লাহ রসুল দুশ্চিন্তা পড়ে গেছেন, দুশ্চিন্তা দূর করতে হবে। তো সকলে মিলে একই চিন্তা করেছে, আল্লাহ পাক সকলের মধ্যে একই আজান ঢুকিয়ে দিয়েছেন। তো আজানটা সম্পূর্ণরূপে আল্লাহর ওহী, মনে রাখবেন, আজানে কোনো কম বেশি করা যায় না, এর জবটাও কম বেশি করা যায় না। দুর্ভাগ্য বাংলাদেশের মৌলভী সাহেবদের, আজানের জবে পর্যন্ত আমরা কম বেশি করে ফেলে দিয়েছে। অজাল্লা শাফাত একবার আকমিস করে ছেড়ে দিয়েছে, বোখারি মুসলিম আর ভালো লাগে না, নিজেরাকে যোগ্য করে দিয়েছে, ঠিক না? এটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি এই যে তারা সবসময় আখেরাত নিয়ে চিন্তা করতেন, আমাদেরও চিন্তা আখেরাত নিয়েই হওয়া উচিত। ওমর ফারুকের কথা শোনেন, উনি খোদবা দিচ্ছেন, আমরা তো খোদবা দিচ্ছি এখন, খোদবার মধ্য দিয়ে উনি যুদ্ধ চালাচ্ছেন, ইয়া সার ইয়া জবান চিৎকার দিয়ে উঠছে। মুসলিম বলেন বাবা কি কোথায় সৈন্য আর উনি এখানে কমান্ড দিচ্ছেন, ব্যাপার সব আর কি। কয়েকদিন পরে যুদ্ধ সৈন্যরা ফেরত আসলে একজন সংবাদ মাগজ বলল, হে খলিফাতুল মুসলিমিন, আমরা যুদ্ধে হেরে গেছিলাম, আমরা চলে যাচ্ছিলাম পালিয়ে, হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসলো, ইয়া সারিয়া তার জবান, হে সারিয়া মানে সেনাপতির নাম সারিয়া, পাহাড়ের দিকে যাও, পাহাড়ের দিকে যাও। এই গায়েবী আওয়াজ শুনে দৌড়িয়ে পাহাড়ের দিকে গেলাম, পাহাড়কে পিট করে আমরা যুদ্ধ শুরু করলাম, আমরা অল্পক্ষণের মধ্যে বিজয়ী হয়ে গেলাম। এটা কে বলছিল? কে? ওমর ফারুক। দেখা যাচ্ছে ইমানদারদের বাণী যদি আল্লাহর কাছে কবুল যদি হয়ে যায় সারা বিশ্বের মানুষ শুনতে পায় ফেরেশতার মাধ্যমে, আর বেঈমানদের কোনো কথা বিশ্বের মানুষ জানতে পারে না, কেন ফেরেশতা তার পিছনে সাহায্য করে না। দেখা যাচ্ছে খলিফা হয়েও খোদবা দিচ্ছেন সেই অবস্থাতেও পর্যন্ত তার চিন্তা কি করে ইসলামিক সেনাবাহিনী জিতে যাবে, নিজের সংসার চিন্তা নাই। যারা ইমানদার হয় সবসময় আখেরাত নিয়ে চিন্তা করে, কোন কাজে আখেরাত অগ্রাধিকার পাবে, কিভাবে ইসলাম জয়লাভ করবে, কিভাবে একালে পরকালে ভালো হবে, কি করে মানবতার কল্যাণ হবে, এটাই তাদের সবসময় চিন্তা থাকে। এমনি করে সব জায়গাতে আপনি এগুলো পাবেন। সেদিকে আর এখন শেষ না করে আমি বলি, যারা এগুলো করবেন তাদের জীবনের ফলাফল কি? কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ইউসিবু মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ওয়ালা গাম্মিন ওয়ালা আযান হাত্তা শাওকাত ইউশাকু ইল্লা কাফারাল্লাহু আনহু সাইয়্যাতিহি রাওহু শাইখান। এমনি করে আখিরাতমুখী একজন মুমিন জীবনে যত কষ্ট পায়, কষ্ট কিন্তু কাফেররাও পায় মুমিনরাও পায়, মুমিন যত কষ্ট পায়, মনের কষ্ট, দেহের কষ্ট, এমনকি পায়ের তলায় একটা কাঁটাও যদি ফোটে আর যদি সে এটাকে আল্লাহ পাকের এই সিদ্ধান্তের উপরে খুশি থাকে, ইল্লা কাফারাল্লাহু আনহু সাইয়্যাতিহি, আল্লাহ রাসূল বলছেন তার সমস্ত গুনাহের কাফফারা হয়ে যাবে কষ্টগুলা। আপনার সন্তানের জ্বর হয়েছে, আপনি পাগল হয়ে যাচ্ছেন, কি করে জ্বর সারাবো, চিন্তা নাই, ওই জ্বর জন্য আপনি যে কষ্টটা পাচ্ছেন এই কষ্টটার জন্য আপনার আখেরাত ভালো হচ্ছে, যেহেতু আপনি সবর করেছেন, আল্লাহ প্রতি তাওয়াক্কুল করেছেন। আমি রওয়ায়াত আল তিরমিজি, তিরমিজি বর্ণনা আসছে, ফায়ামুতু ওয়ালাইসা আলাইহি খাতিয়া, যখন ওই মুমিন মৃত্যুবরণ করবে তখন তার আমলনামায় কোনো গুনাহই থাকবে না, হিসাব চলবে আল্লাহর কাছে। এটি কি জীবনের সবচেয়ে বড় কামনা হওয়া উচিত নয়? অথবা আসুন আমরা আমাদের সার্বিক জীবনটা আখরাতের জন্যই ব্যয় করি, আখরাতের জন্য কাজ করলে দুনিয়া অটোমেটিক আপনার সঙ্গে চলে আসবে, সমস্ত দুনিয়া আপনার পক্ষে সম্মান করবে, আপনার সুনাম করবে, সুনামের উদ্দেশ্য নয়, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমাকে কাজ করে যেতে হয়। আল্লাহ বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখরা নাজাদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখরাতের ফসল কামনা করে, নাজাদ লাহু ফি হারসিহি, আমি তার ফসলে বরকত দান করে থাকি, বাড়িয়ে দিয়ে থাকি। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে, নুতিহি মিনহা, সেখান থেকে কিছু অংশ আমি তাকে দিয়ে থাকি, আমালাহু ফিল আখিরাতি মিন নসীব, আখিরাতে সে কিছুই পায় না। আমরা রিক্ত হস্তে দুনিয়া থেকে যাব, কিন্তু কবরে গিয়ে যেন আমরা পূর্ণ ফলাফল পাই, এটাই আমাদের কামনা থাকা উচিত। প্রত্যেক মুমিনের জীবন হবে এটাই, দুনিয়াতে যাব খালি হাতে কাফন পরে, কিন্তু কবরে গিয়ে যেন আল্লাহ পাক আমার আমল নামাকে আমার সামনে জ্যোতি হিসাবে, নূর হিসাবে আমার কবরটাকে আলোকিত করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত আখরাতমুখী জীবনযাপন তৌফিক দান করুন। আমি আমরা এই মসজিদে এক মাস যাবত কুনুতে নাজালে পড়েছি, সংগঠনের সর্বত্র এবং কি বিদেশেও যেখানে আমাদের সংগঠন আছে, আলহামদুলিল্লাহ আমাদের নির্দেশ মোতাবেক তারা সবাই এক মাস ধরে কুনুতে নাজালে পড়েছেন। কেন? রোহিঙ্গাদের উপরে নির্যাতন আল্লাহ পাক তুমি নিজেই ব্যবস্থা করো, এই তো, আমাদের তো ক্ষমতা নেই। দেখলাম আলহামদুলিল্লাহ খুশির খবর এই যে ওআইসি বুঝুন তো, 57টা মুসলিম দেশের একটা সংগঠন আছে, তার নাম নাকি ওআইসি। জীবনে কখনো মিয়ানমার নিয়ে মিটিং করানি, আলহামদুলিল্লাহ আগামী 19 জানুয়ারি মিয়ানমার এই এজেন্ডার উপরেই মিটিং হচ্ছে কুয়ালালামপুরে। দোয়া করবেন যেন মুসলিম উম্মাহ যেন তাদের সহযোগিতা এগিয়ে আসে। জাতিসংঘ আসতেছে, 70 বাংলাদেশে আসতেছে, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসে গেছে, ইউরোপিয়ান কান্ট্রির 35টা দেশ তারা এখানে সাহায্য পাঠিয়েছে। এই যে সারা দেশ যে নড়ে গেছে কিসের কল্যাণে? আপনার ভোটাভুটির জন্য করে নেই, গণতন্ত্রের জন্য লড়ে নেই, তারা সেরে মিমানদারদের দোয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে ফিরিয়ে দিচ্ছে। আল্লাহ পাক এমনি করে মুমিনদেরকে সাহায্য করে থাকেন। আপনারা যে সহযোগিতা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আমাদের মানুষ সেখানে যাচ্ছে খুবই কষ্ট করে, খুবই হিসাব করে, খুবই রিস্ক নিয়ে, তাদের হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে আপনাদের দানগুলো। দোয়া করবেন যেন ঠিক মতো পৌঁছতে পারে, যেন বাধা বিঘ্ন না হয়। দান করতেই থাকুন, আমরা পাঠাতেই থাকি, যত দেবেন তত চলে যাবে সেখানে। যতদিন তাদের নির্যাতন থাকবে ততদিন আমরা সাহায্য করে যাব। আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহ দেখছেন আমাদের মনের খবর, তিনি ভালো করে জানেন, তিনি কিভাবে সাহায্য করবেন তিনি ভালো জানেন। ও দায়িত্ব আমাদের না, আমরা সেটা দোয়া করার মালিক। আল্লাহ পাক তাদের নির্যাতন থেকে বাঁচান, তাদেরকে নিরাপদ রাখুন, তাদেরকে হেফাজত করুন। আকুল কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।